كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واللاتي تخافون نشوزهن فعظوهن واهجروهن في المضاجع واضربوهن فإن أطعنكم فلا تبغون عليهن سبيلا إن الله كان عليا كبيرا درود الله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করে নিচ্ছি যে আল্লাহ পাক আজকে এখন পর্যন্ত জীবিত রাখার পর সুস্থ রেখে তার ঘরে বসে কোরআনে কারীমের আলোচনা করবার এবং শুনবার তৌফিক দিয়েছেন। ইমানদারের পরিচয় হল ইমানদার নেকামল করতে পারলে খুশি হয়। সাহাবীসি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করেছেন, আল্লাহ রাসূল ঈমানের আলামত কি? উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইযা সাবাতকা হাসানাতুকা ওয়া ইযা আসাআতকা সাইয়্যাতুকা, যখন নেকামল তোমাকে আনন্দ দিবে, গোনা তোমাকে দুঃখ বেদনা, তোমার মনে অনুতপ্ততা অনুভূতি অথবা কষ্ট হবে গোনা করলে, তখন বুঝবে তোমার মধ্যে ঈমান আছে। আর ঈমান মানুষের একদিন এক সময় চলে আসে না, ঈমানদারদের মজলিসে আসলে, ঈমানদারদের আলোচনা শুনলে, ঈমানি পরিবেশে আসলে, তখন স্বাভাবিকভাবে অনিচ্ছা সত্ত্বে ঈমান বাড়তে থাকে। একজন যুবক যে এখন রাত্রে হয়তো নেশা ছাড়া সে ঘুমাতে পারে না, এই যুবক একদিনে কিন্তু নেশা হাতে নি নাই। এমন এক দোস্তের সাথে গিয়েছিল, সে দোস্ত রাত্রে নেশা করে, একদিন দুই দিন সে শুধু দেখছে, একদিন হয়তো পরীক্ষামূলক হাতে নেছে, একদিন সামান্য একটু খেয়েছে আর খাই, এভাবে তার সান্নিধ্যে যেতে যেতে যেতে যেতে এখন এই যুবকের রাত্রে নেশা ছাড়া ঘুম আসে না। কেন হলো এটা? সে গিয়েছিল খারাপ পরিবেশ, তার সঙ্গী ছিল খারাপ সঙ্গ। ঠিক ঈমানদারের পরিচয় হলো, ঈমানের পরিচয় হলো, ঈমানদার যে কোনো পরিবেশে, ঈমানের পরিবেশে আখিরাতমুখী আলোচনা, কোরআন ও হাদিসের আলোচনায় সে যখন যেতে থাকবে, আশা দাওয়া করতে থাকবে, ওই নেশাগ্রস্ত মানুষের মতো ঈমান তার ভিতরে চৌম্বকের মতো আকর্ষণ করতে থাকবে। এক সময় তার ভিতরে ওই হাদিসের আমল বাস্তবায়িত হবে, যে নেকামল করতে না পারলে তার কাছে খারাপ লাগবে, আর নেকামল করতে পারলে ভালো লাগবে, আর গোনা হয়ে গেলে তার কাছে খারাপ লাগবে। তখন সে বুঝবে আমি ইমানের কিছুটা অবস্থায় উত্তীর্ণ হয়েছি। আল্লাহ তাআলা যে আমাদেরকে আল্লাহ তাআলার কালামের সান্নিধ্যে কোরআনে কারীমের আলোচনার সংস্পর্শে আসবার তৌফিক দিয়েছেন, এজন্য শুকরিয়া আদায় করে বলে নি আলহামদুলিল্লাহ। তেলাওয়াতকৃত আয়াত সূরাতুন নিসার 34 নম্বর আয়াত, আয়াতের কিছু অংশ বাকি ছিল। ওয়াল্লাতী তাখাফুনা নুসুজাহুন্না ফাহজুরুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাযাজির, যে সমস্ত স্ত্রীদের ব্যাপারে তোমরা অবাধ্যতার আশঙ্কা করো, যে স্ত্রী স্বামীর অবাধ্য হয়ে যাচ্ছে, তখন তাদেরকে উপদেশ দাও, এক নাম্বার ছিল। দ্বিতীয় নাম্বার ছিল ওয়াহজুরুহুন্না ফিল মাযাজির, তাদের বিছানা আলাদা করে দাও। তিন নাম্বার ছিল ওয়াদরিবুহুন্না, তাদেরকে প্রহার করো, মারো। যদি এই তিনটার কোনো একটা কাজ হয়ে যায়, এক দুই তিন, একে কাজ হয়ে গেছে দুইয়ে যাওয়া যাবে না, দুই কাজ হয়ে গেছে তিনে যাওয়া যাবে না, তিনে কাজ হয়ে গেছে, তাহলে ফাইন আতাআনাকুম, যদি স্ত্রী স্বামীর আনুগত্য স্বীকার করে নাই, স্বামীর কথা মেনে নিবে এই বলে স্বীকার করে, তাহলে এই স্ত্রীদের উপর তোমাদের আর বাড়াবাড়ি করা যায় হবে না। কারণ একথা জেনে রেখো যে আল্লাহ তাআলা তোমার চাইতে বেশি ক্ষমতাশীল। তুমি তোমার স্ত্রীর উপর যতটা ক্ষমতা দেখাবে, যতটা জুলুম করবে, আল্লাহ তাআলা তোমার উপর ক্ষমতা দেখানোর জন্য তার চাইতে বেশি শক্তি রাখে। একটা আলোচনা যাচ্ছিল কিছু, যে ওয়াহজুরুহুন্না, স্ত্রীদেরকে উপদেশ দিবে। দ্বিতীয় নম্বর ছিল ওয়াহজুরুহুন্না ফিল মাযাজির, বিছানা আলাদা করতে বলতেছে, ঘর আলাদা। স্ত্রী যদি স্বামীর কথা না শোনে, যে সমস্ত কারণে স্ত্রীকে শাস্তি দেওয়া, স্ত্রীকে সংশোধন করা, স্ত্রীকে ঠিক করার আদেশ আল্লাহ এবং আল্লাহ রসুল দিয়েছেন, সে সমস্ত কারণের কোনো একটা পাওয়া যাচ্ছে, উপদেশ দিতে বললেন। উপদেশের মধ্যে দ্বিতীয় নাম্বার বললেন বিছানা আলাদা করতে, তিন নাম্বার বললেন যে দুইটাই কাজ না হলে শাস্তি দিতে হবে। কি কি কারণে এইগুলো স্ত্রীর ব্যাপারে প্রয়োগ করা যাবে? আমাদের সমাজে আমরা সাধারণত অশিক্ষিত মূর্খরা এ সমস্ত কারণ কিছুই জানেও না, ইচ্ছার বিরুদ্ধে হলেই জুলুম শুরু হয়ে যায়। তরকারিতে লবণ কম হয়েছে, কথা বলছে কথায় উত্তর দিয়েছে, এমন কথা বলেছে যে কথা স্ত্রীর জন্য মানা শরীয়তের দৃষ্টিতে, সামাজিক দৃষ্টিতে আবশ্যক না, কিন্তু স্ত্রী মানি নাই, ইত্যাদি অযৌক্তিক শরীয়ত যেগুলোকে সমর্থন করে না, এমন কোনো কারণে স্বামী স্ত্রীর উপর এ ধরনের কোনো পদক্ষেপ নিতে পারবে না। শাস্তি হোক, বিছানা আলাদা হোক, তাহলে কি কি কারণে পারবে? আগে কথা বলে দিই, হাদিস শরীফে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আহসানুকুম ঈমানান, অপর হাদিসে আকমালুকুম ঈমানান আহসানুকুম খুলকান ওয়া আহসানুকুম ইনদা আহলিহি, যে তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ওই ব্যক্তি যার চরিত্র ভালো। এক হাদিসে আছে তোমাদের মধ্যে সবচেয়ে ঈমানদার, পরিপূর্ণ ঈমানদার ওই ব্যক্তি তার চরিত্র ভালো। এরপরে বলেন যে তার স্ত্রীর কাছে ভালো। কারণ একজন মানুষের চরিত্র, একজন মানুষের চরিত্র তখনই বোঝা যায় যখন তার সাথে লম্বা সময় থাকা হয়। স্ত্রী 24 ঘন্টা থাকতে না, একদিন না, দুই দিন না, লম্বা সারা জীবন তার সাথে থাকতে হবে। তার স্বামীর মেজাজ, স্বামীর চরিত্র কি, এটা বাহিরের মানুষের চাইতে স্ত্রী সবচেয়ে বেশি ভালো থাকে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে বাহিরের মানুষ ভালো বললে তোমার চরিত্র ভালো হবে না, বরং স্ত্রী ভালো বলতে হবে। স্ত্রীকে সংশোধন করার ক্ষেত্রে কোন কোন কি অপরাধ পাইলে স্ত্রীকে সংশোধন করার জন্য এই সমস্ত পদক্ষেপ নিতে হবে সেটা আগে জানতে হবে। চারটা কারণ ওকায়করাম বা মহাদ্দিসিন চারটা কারণ লিখছেন। চারটা কারণের এক নাম্বার হলো স্ত্রী শরীয়তের ফরজ বিধান আদায় করে না, নামাজ পড়ে না, রোজা রাখে না, শরীয়তের বিধান হাত পর্দায় থাকে না, অথবা স্ত্রী হারাম কাজে লিপ্ত, গুনাহের কাজে লিপ্ত, যে কাজটা কোরআন ও হাদিসের দৃষ্টিতে হারাম, হয় ফরজ আদায় করে না, না হয় হারাম করে, এই দুইটার কোনো একটা যদি থাকে তাহলে এই স্ত্রীকে সংশোধন করতে হবে, এক নাম্বার। দুই নাম্বার হলো স্বামী স্ত্রীকে তার শারীরিক চাহিদা মেটানোর জন্য ডাক দিতে স্ত্রী সুস্থ থাকা পরও আসি নাই, তাহলে বুঝতে হবে এই স্ত্রী অবাধ্য। হাদিস শরীফে আসছে রাত্রে স্বামী স্ত্রীকে ডাকতে দিতে না, স্ত্রী আসি নাই, আল্লাহ তাআলা এবং ফেরেশতারা সকাল পর্যন্ত ওই স্ত্রীর উপর লানত করতে থাকে। দুই নাম্বার হলো স্বামী ডাকতে স্বামীর বিছানা আসে। তিন নাম্বার হলো স্বামীর কথা অমান্য করে স্বামীর বাড়ি থেকে স্ত্রী বের হয়ে চলে যায়। চার নাম্বার হলো কি কারণে স্ত্রী শাস্তি দিতে পারবে, স্ত্রীকে সংশোধন করতে হবে। চার নাম্বার হলো স্বামী স্ত্রীর সাজগো সুন্দর অবস্থায় দেখতে চায় কিন্তু স্ত্রী স্বামীকে তার সৌন্দর্য দেখায় না, বাহিরের মানুষকে সৌন্দর্য দেয়, দেখায় আর না দেখে ভিন্ন কথা, কিন্তু স্বামীরে দেখায় না সৌন্দর্য, স্বামী বলেছে সেজে গুজে থাকতে কিন্তু স্ত্রী থাকে না। খুব সংক্ষেপে বলছি, বিস্তারিত আসবে সঙ্গে। এই চারটা কারণের কোন একটা কারণ যদি পাওয়া যায় তাহলে এই স্ত্রী সংশোধন হওয়ার উপযুক্ত। এবং আমাদের সমাজে অপরাধ দুই দিক থেকে হয়, স্বামীর দিক থেকে হয়, স্ত্রীর দিক থেকে হয়, কিন্তু সমাজে স্বামী স্ত্রীর দিক থেকে যখন দুই দিক থেকে হয় সমাজের মানুষ অধিকাংশ ক্ষেত্রেই মহিলার উপর দোষটা দেয়। তখন স্বামীর দিকটা স্বাভাবিকভাবে মানুষ বিবেচনা করে না, অথচ ইসলাম স্বামীকে একথা বলেছে যদি তোমার স্ত্রীর কাছে একটা দিক খারাপ দেখো তাহলে স্ত্রীর ভালো দিকটা তুমি আগে দেখো। দুনিয়ায় এমন কোন মানুষ বলেন না যে মানুষের মাথা থেকে পা পর্যন্ত তার সবকিছু আপনার কাছে ভালো লাগে, আপনার যে অন্তরঙ্গ বন্ধু তারও কিছু ভালো লাগছে আবার কিছু খারাপ লাগছে। হাদিস শরীফে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমার স্ত্রীর যদি কোনো একটা তোমার কাছে খারাপ লাগে তাহলে তোমার স্ত্রীর যে ভালো গুণটা আছে সেই ভালো গুণের দিকে তাকায় তুমি এই খারাপটার দিকে তাকাবে না। কিন্তু বড় বুজুর্গ মানুষ, অনেক আলেমদের ওস্তাদ হয়েছে। এক বাসায় দাওয়াত খেয়েছে, কিন্তু দাওয়াত খেতে যাওয়ার পর ভিতর থেকে মহিলারা খাবার দিয়ে হুজুর খানা খাচ্ছেন আর বাসার মহিলা অপার রুমে হুজুরের সাথে সালাম কালাম দিয়ে বিভিন্ন দরকারি কথা বলছেন, বলার পরে মহিলা ওই থেকে বসে আছে। হুজুর খানা খাওয়ার মাঝে মহিলার খুব বেশি প্রশংসা করলো, মহিলার বয়স 60-এর কাছাকাছি। হুজুর বলতেছেন আপনার খানা তো খুব সুস্বাদু হয়েছে, খুব মজাদার হয়েছে। হুজুর মহিলার খানার প্রশংসা করতেছেন, ইতিমধ্যে শুনে যে ভিতর থেকে কান্নার আওয়াজ। খানার প্রশংসা বা ওই আলোচনা বাদ দিয়ে মহিলার কাছে জিজ্ঞেস করতেছেন আমি কি বলেছি যার কারণে আপনি কাঁদতেছেন। মহিলা বলতে রাজি না, পরে বলে যে এই স্বামীর ঘর করতেছি 30 বছরের চেয়ে বেশি, দৈনিক আপ্রাণ চেষ্টা করি তার সামনে ভালো খাবার সুস্বাদু করে পেশ করতে, কিন্তু যত শক্তি ব্যয় করি না কেন কোনোদিন তার মুখ দিয়ে আমার প্রশংসা আসে নাই, কোনোদিন এই পর্যন্ত কোনোদিন প্রশংসা করে, আজকে আপনার মুখে প্রশংসা শুনে আমার ওই অতীতের ব্যথা জাগ্রত হয়েছে, এই জন্য আমি কেঁদে দিই। দুনিয়ায় কিছু মানুষ আছে, কিন্তু স্বামী আছে যে স্বামী নিজের দোষটা কোনোদিন দেখবে না, স্বামী স্ত্রীর দোষটাই আগে দেখবে, এই স্বামী স্ত্রীকে সংশোধন করার যোগ্য না তো, আর কোন দোষের কারণে সংশোধন করবে এটাও না। মহিলা জাতি হেকমতের সাথে যদি এদেরকে কেউ সংশোধন করতে চায়, আল্লাহ না করুক যদি স্বভাবগত ভাবে একেবারে খারাপ না হয় তাহলে যে কোনো মহিলাকে সংশোধন করা। এক মহিলা এক হুজুরের কাছে গেছে তদবির আনতে, তদবির আনতে গেছে এই কথা বলে যে হুজুর আমার স্বামী খুব খারাপ, আমার কথা শোনে না। যে আমি তোমার স্বামীকে চিরতরের জন্য তোমার বশীভূত করে দেবো। দেখবেন অধিকাংশ যারা তদবির করে এদের কাছে দেখবেন যে শাশুড়ি গেছে, মেয়ের মা গেছে, অথবা সরাসরি স্ত্রী গেছে, যে আমার স্বামী আমার বশীভূত করে দিতে হবে, আমার একবার ব্রেন্ডে ব্যাগের মধ্যে থাকবে সবসময়। আর স্বামী মনে করবে যে আমার স্ত্রীকে এমন রাখবো সারা রাত বলবো তুমি হাত জোড় করে দাঁড়ায় থাকো, স্ত্রী দাঁড়ায় থাকবে। ইসলাম এ ধরনের কাউকে অনুমতি দেয় না। ওই মহিলা গেছে তদবির আনার জন্য, স্বামীকে বশীভূত করবে। হুজুর বড় হেকমতওয়ালা, হেকমতের তারা কাজ নিলে সহজ হয়, সব জায়গা সব আইন চালানো যায়। আমাদের ওস্তাদে মোহতারাম, এই ঘটনার আগে আরেক ঘটনা বলি হেকমতের পরিচয় দিয়ে আগে, ওস্তাদে মোহতারাম রাহিমাহুল্লাহ তাআলা আবুল ফাতা ইয়াহইয়া নামে একজন বড় ওস্তাদ ছিলেন, মালিবাগ মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন, ভাইস প্রিন্সিপাল। হুজুরের শাহজাহানপুরে এক মসজিদে ইন্টারভিউ দিলেন, ইন্টারভিউতে টিকলেন হুজুর, অনেক আলেমদের মধ্যে হুজুর ইন্টারভিউতে টিকলেন, খুব বিজ্ঞ আলেম ছিলেন। ইন্টারভিউতে টিকার সময় এমন কিছু প্রশ্ন করছে হুজুরের কাছে, হুজুর হেকমতের সাথে ওইগুলো প্রশ্নের উত্তর দিয়ে চলে আসে। হুজুরকে তারা বুঝতে পারেনি যে হুজুর ইয়ানবি সালাম আলাইকা পড়ে না, হুজুর কিয়াম করে না, হুজুর এগুলো ওদের কাছে ইন্টারভিউর সময় বুঝতে দিই না, আমাদের সবকে হাদিস পড়ার সময় বলতে দিন। আমার কাছে জিজ্ঞেস করেছিল যে ইয়ানবি সালাম আলাইকা পড়ার বিধান কি এবং দাঁড়ানোর বিধান কি, ওই এলাকাটা ছিল ইয়ানবির পক্ষে এবং দাঁড়ানোর পক্ষে। হুজুর যদি বলে যে বেদাত এটা করা যাবে না, এটা হুজুর চাকরি হবে না। হুজুর উত্তর দেয় এটা এমন একটা জটিল মাসআলা, যে মাসআলার ক্ষেত্রে আমার যদি বড় বড় আলেমরা তাদের বিভিন্ন মত রয়েছে, সে জায়গায় আমার কি কথা থাকতে পারে। মানে এমন ভাবে উত্তর দিয়েছে তারা, কেউ না বলছে কেউ না বলছে, হুজুরকে অন্য অন্য ইন্টারভিউ দেখে ইন্টার নিয়োগ দিয়ে দেব। মাদ্রাসা আসার পর মাদ্রাসার মহতমাম সাহেব যিনি ছিলেন উনিও মারা গেছেন, সাইকুল হাদিস সাহেব, হুজুরকে বলছেন হুজুর এই জায়গা আমার এই হয়েছে, এলাকা কিন্তু এমন বেদাতি এলাকা। হুজুর বললেন আপনি 2-3 মাস এলাকায় থাকে ওদের সাথে তাল মিলিয়ে থাকতে লাগেন, আপনার মনে যেটা আছে এটা আপনি আস্তে আস্তে বাস্তবায়ন করুন, একদিনে যে কোয়েন না। হুজুর নিজে আমাদেরকে বলতেছে যে অনেকদিন ইয়ানবী সালাম আলাইকা শিখিনি এলাকার থেকে, এ তো হাদিস কোরআনে পাই নাই, কিন্তু শিখে ওদেরকে ইয়ানবী সালাম আলাইকা পড়াই দিন। জুমার পরে লিস্ট আসতো, এর এতটুকু জিলাপি, এর বাতসা, এর এই লম্বা মিলা কম হল পড়াই দিন। একদিন বলে যে একদিন জুমার বয়ানে বিভিন্ন আলোচনা প্রসঙ্গে বললাম আল বিদায়া ওয়া নিহায়া নামক এক কিতাব আছে, ওই কিতাবে দেখতে যে হঠাৎ করে ইসলামী ফাউন্ডেশনে যে দেখলাম, দেখতে যে দেখলাম যে মিলাদ আবিষ্কার করেছে অমুক এক আলেম 400 হিজরির পরে সম্রাট আকবরের দরবারে, দরবারি পূজার জন্য করতে। এটা কোরআন হাদিসের কোনো জিনিস না, আল্লাহর রাসূলের কোনো জিনিস না, ওই বইটাই দেখলাম সুন্দর করে লেখা রইল, দোষটা সব ওই বইয়ের। জুমার নামাজের পরে মসজিদের উল্লেখযোগ্য ব্যক্তিরা বলে যে হুজুর যদি এটা আল্লাহ রসুল না করে থাকে, কোরআন হাদিস যদি নাই থেকে থাকে, 400 বছর পরে এক বেদাতি আলেম যদি এটা আবিষ্কার করে থাকে, তাহলে এটা আমরা কেন আমল করব, এদের মুক্তি শোনাই। হুজুর বলে আপনারা সিদ্ধান্ত করে ঠিক আছে, ওরাই পরবর্তীতে রাজি হয়েছে এই মসজিদে আর ইয়ানবী সালাম আলাইকা চলবে না, আর এই মসজিদে দাঁড়ায় কোনো কিয়াম চলবে না। এটা যদি একদিন হতো হবে না, সব থেকে হেকমতের সাথে কাজ করলে সহজ হয়। দাম্পত্য জীবন এটা ভালোবাসার জীবন, এটাকে যদি আপনি এভাবে সব থেকে আইনের আওতায় নিতে চান, কখনো জীবন শান্তি হবে না, এমন তিক্ত হবে, সালিস করতে হবে, সালিসে মিলাই দিয়ে যাবে, সকালে আলাদা দুইজন দুই দিকে হাঁটবে, হেকমত লাগবে। তো স্ত্রী গেছে হুজুরের কাছে তদবির আনার জন্য, হুজুর বলছে যে আপনার স্বামীকে আমি বশীভূত করে দেবো একবার চিরতরের জন্য, আমাকে বাঘের মাথার চুল এনে দিতে হবে, বাঘের মাথার চুল আনা সম্ভব না। স্ত্রী চিন্তিত যে বাঘের মাথার চুল কিভাবে আনবো, আশপাশের মানুষের কাছে যখন বুদ্ধি নিয়ে বলছে হ্যাঁ বাঘের মাথার চুল আনা যায়, তুমি বাঘরে চিড়িয়াখানার বাঘ বিভিন্ন জায়গার বাঘরে তুমি দৈনিক যে একটু একটু গোশ খেতে দিবা, শুরুতে গোশ দিবা 20 হাত দূরে রেখে, এরপরে দিবা 18 হাত দূরে রেখে, এরপরে গোশ দিবা 16 হাত দূরে রেখে, এভাবে দিতে দিতে দিতে দেখবে এক সময় বাঘ তোমার একবার কাছের থেকে গোশ নেবে, কিন্তু তোমার কি করবে না, কামড়াবে না, তোমার থাবা দিবে না। মহিলা বাঘের মাথার চুল আনার জন্য স্বামীকে বশীভূত করার উদ্দেশ্যে চেষ্টা শুরু করছে, চেষ্টা করতে করতে করতে এমন হয়ে গেছে যে বাঘ এই মহিলার দেখলে আর কি করে না, খাওয়া দেয় না, আর মহিলার হাত থেকে গোশ খায়, মহিলার হাত থেকে যখন গোস খায় তখন মহিলা বাঘের মাথায় আদর করে, আদর করতে করতে ওই বাঘের মাথা থেকে চুল নিতে মহিলা চুল নিয়ে স্বার্থ খুব খুশি খুব খুশি। এখন এই চুল নিয়ে হুজুরের কাছে গেছে, হুজুর এই যে বাঘের মাথার চুল নিয়েছে আমার তদবির করে আমার স্বামীর এ বসীভূত করে দিতে হবে। এখন হুজুর বলে যে মা, তোমার স্বামী কি বাঘের চেয়ে বেশি খারাপ? তোমার স্বামী কি বাঘের চেয়ে বেশি খারাপ? বাঘ আলা অবলা জিনিস, অবলা জিনিসকে যদি তুমি আস্তে আস্তে এইভাবে তোমার বশীভূত করতে পারো যে বাঘ তোমাকে থাবা দেয় না, তাহলে তোমার স্বামী কি বাঘের চেয়ে আরো বেশি খারাপ? আমি উদাহরণ দিলাম স্ত্রীর, স্বামীর ক্ষেত্রে হতে পারে কথা। অধিকাংশ স্বামী, অধিকাংশ শাশুড়ি তার মেয়ের ব্যাপারে যেমনটা দেখে পুত্রবধূর ব্যাপারে এমনটা দেখে না। সে তার নিজের বোনের সাথে তার স্বামী যে আচরণ করে, দুলাভাই যে আচরণ করে, সে আচরণ তার কাছে লাগলে খারাপ লাগে, কিন্তু সে তার নিজের স্ত্রীর সাথে কি আচরণ করে এটা কিন্তু সে কখনো জরিপ করে দেখে না। এজন্য ইসলাম স্ত্রীকে সংশোধন করার জন্য, সাহায্য করার জন্য কিছু নীতিমালা বাতাই দিতে, এই নীতির আলোকে যদি পড়ে তাহলে একে সংশোধনের ফিকির করতে হবে, এই নীতির বাইরে যদি পড়ে তাহলে এই স্ত্রীকে সংশোধন না করে তুমি সফর করতে থাকো, আল্লাহ তাআলা তোমাকে এর সফরের বিনিময় দিবে। দ্বিতীয় নাম্বার ছিল ওয়াহদুরুহুন্নাতিল মাদাজে, বিছানা আলাদা করতে হবে। চারটার কোনো একটা যদি পাওয়া যায় তাহলে বিছানা আলাদা করতে হবে, চারটার গুণার কোনো একটা গুণা। বিছানা আলাদা করার অর্থ হলো ঘর আলাদা না, যদি একই ফ্ল্যাট থেকে ভিন্ন রুম হতে পারে, ফ্ল্যাটের বাইরে না, অথবা একই রুমে ভিন্ন খাট হইতে পারে বা ভিন্ন রুমে ভিন্ন খাট, রুমের বাইরে ফ্ল্যাটের বাইরে না। তিন নাম্বার ছিল ওয়াদ্রিবুহুন্না, এদেরকে প্রহার করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একবার বিবিদেরকে মারার হুকুম দিলে, বিবিরা আল্লাহ রসুলের দরবারে এসে ভিড় করলো আল্লাহ রসুলের দরবারে, হাদিসে রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এখন থেকে কেউ তার বিবির গায়ে হাত দিতে পারবে না। এর আগে অনুমতি দিয়েছিলেন বিবির গায়ে হাত দিতে পারবে এমন ওয়াদ্রিবুহুন্না গায়রা গায়রা মুবাররাতিন, গায়রা মুবাররাতিন বিভিন্ন শব্দ, অর্থ হলো দাগ লাগে না, দাগ হয় না, এমন ভাবে মারতে হবে যে মানে দাগ হয় না। তৃতীয় পর্যায়ে যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অনুমতি বন্ধ করে দিলেন মারা যাবে না, বিবিরা স্বামীদের উপরে উঠে গেল। এখনের যুগের চাইতে আরো হয়তো বেশি, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা এসে বললেন যায়িনান নিসা আলা আযওয়াজিহিন্না, যে মহিলারা তাদের স্বামীর উপর মাতবারি করতেছে কারণ এদেরকে শায়েস্তা করা আপনি বন্ধ করে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হ্যাঁ, এখন থেকে আবার অনুমতি দেওয়া হলো এরা বিবিদেরকে শায়েস্তা করতে পারবে, তবে শালীন ভাবে, অশালীন ভাবে না, গায়ে দাগ লাগবে না এমন ভাবে, এবং আত্মমর্যাদায় লাগবে, এটাই শুধু উদ্দেশ্য, শারীরিক কষ্ট দেওয়া উদ্দেশ্য না। তিনটা পদ্ধতি, ব্যক্তি হিসেবে শাস্তি এক একজনের এক এক রকম হয়, সবার শাস্তি একরকম না, সবার শাস্তি একরকম না, শিক্ষিত মানুষ সহজে বোঝেন। এক কেসে তিনজন আসামি, একজন হলো জেলা অফিসার, আর একজন হলো ফিল্ড সুপারভাইজার, আর একজন হলো পিও, তিনজন, তিনজন এক কেসের দুর্নীতির কেসের আসামি। তিনজনকে বিভাগীয় পর্যায়ের অফিসার ডাকছে যে এই তিনজনের বিচার হবে, একটা তারিখ, একটা তিন তারিখ ঠিক হয়েছে, তিন তারিখ ঠিক হওয়ার পর তিনজনের বিচার করতেছে। জেলা বিভাগের যিনি অফিসার ইনাকে শুধু বললেন যে আপনার মতো অফিসারের এই কাজ করা ঠিক হয়নি, আপনার মতো অফিসারের এই কাজ করা ঠিক হয়নি, আপনার জন্য এটা শোভা পায় না, এর জন্য বিচার এটা শেষ। যে ছিল ফিল্ড ম্যানেজার এরে কয় যদি তুই আমার অধীনে থাকতি, আমার জায়গা থাকতি, তুই দেখতে পারতি তোর কি শাস্তি দিতাম আমি, সে বাঁচতে গেছিল মতের অধীনে আসেন বলে, শুধু চোখ রাঙালি। তৃতীয় পর্যায়ের যে ব্যক্তি পিওর এর হুকুম দিলেন একে দশটা ডান্ডা মারো, তিনজনের তিন শাস্তি। আশপাশে যারা ছিল তারা বললো যে বিভাগীয় অফিসার শাস্তি ইনসাফের সাথে করে না, বেইনসাফি করবো। তখন উনি বললেন যে আমি শাস্তি বেইনসাফি করেছি না ইনসাফের সাথে করছি, এদের বাড়িতে যে তোমার একটু দেখে আসে কি অবস্থা। জেলা অফিসারের বাড়িতে যে দেখে যে উনি লজ্জাতে আর ঘর থেকে বের হয় না, কেন যে উনি বলতেছে যে এত মানুষের সামনে আমার এই বিষয়টা উঠছে আর আমাকে বলছে যে আমার জন্য এটা শোভা পায় না, এটা আমার জন্য অপমান, এইটাই এসে আর কি লাগবে। আর বিল ম্যানেজার সে একটু মন খারাপ, সে তার সামনে একটু চোখ রাঙানি করছে, আর যে বেচারা পিওর এখনো বাসায় যায়নি, স্ত্রীর অপেক্ষায় রয়েছে, স্ত্রী দেখছে সন্ধ্যার সময় আসতেছে স্বামী, স্ত্রীর অপেক্ষায় রয়েছে কি বিচার হবে, স্ত্রী জিজ্ঞাসা করছে কি বিচার হয়েছে, প্রিয়ঙ্কা একটু দিনে কিছু হয়নি, ছেলে দশটা টান্না মারছে, ছেলে দশটা টান্না মারছে কিছু হয়নি। একই কেস একজনকে শুধু বলা হলো যে আপনার মতো মানুষের শোভা পায় না, আর একজনকে বলা হলো তোরকে দেখাতাম চোখ রাঙায়, আর একজনকে দশটা টান্না মারা হলো, কেস একই। সাংসারিক জীবন বলি, দাম্পত্য জীবন বলি, সামাজিক জীবন বলি, সব মেয়েরা একরকম না, সব বংশের মেয়েরা একরকম না। যে সমস্ত মেয়েরা স্বাধীন ভদ্র বংশের, এদের সাথে শুধু উপদেশ দিলেই যথেষ্ট, এদের উপদেশে যদি কাজ না হয় একদিন এদের থেকে আলাদা হলেই যথেষ্ট, আর কিছু যাওয়া লাগবে না। আর ইতর শ্রেণীর, ইতর শ্রেণীর মহিলা এরা এই সমস্ত কোনো কিছু কাজ হবে না, এরা ওই ডান্ডাই মারতে হবে। ডান্ডা মারার পরে যদি কাজ না হয়, কাজ হলো না, ইসলাম এরপরের পদক্ষেপে বলবে অভিভাবককে ডাকো, অভিভাবককে ডাকতে হবে, অভিভাবককে ডেকে উভয়ের সমস্যা পেশ করে সমাধান দেওয়া হবে। সমাধান করে দেওয়ার পরে যদি মিলে যায় আলহামদুলিল্লাহ, যদি মিলে না যায় তাহলে ইসলাম স্বামীকে বলবে তুমি তোমার স্ত্রীকে এক তালাক দিবে। আমাদের সমাজে তালাক দেয়, তালাকটা হয় অপব্যবহার, সমাজের তালাকটা সম্পূর্ণ অপব্যবহার, এটা বুঝতে হবে। তালাক দেওয়ার নিয়ম হলো স্ত্রীকে সংশোধন করার, এই চারটা গুণাহের কোনো একটা গুণা স্ত্রীর মধ্যে রয়েছে, স্বামী চেষ্টা করতেছে স্ত্রীকে সংশোধন করতে পারে না, হতাশ হয়ে গেছে, শালিক যাচ্ছে, স্ত্রীর পক্ষের লোকের বলছে সমস্যা নাই, সমাধান নাই, তখন ইসলাম বলবে তুমি তোমার স্ত্রীকে, স্ত্রী যখন অসুস্থ থাকবে মিন্স হবে, মিন্স ঠিক থেকে সুস্থ হওয়ার পর স্ত্রীর কাছে যাবে না, তারও চাহিদা আছে তোমারও চাহিদা আছে, তুমি তার কাছে যাবে না, না যে তাকে তুমি একটা তালাক দিবে মাত্র, একটা তালাক। আর আরবিতে বলে রজেই, তালাকে রজেই, বাংলা হলো প্রত্যাখ্যানযোগ্য তালাক, যে তালাক দেওয়ার পর স্ত্রীকে আবার ফেরত আনা যায়, স্ত্রীকে আবার ফেরত আনা যায় এমন তালাক দিবে। যদি সে তোমার ঘর করতে চায়, যদি সংশোধন হওয়ার অনুভূতি থাকে তার ভিতরে, যদি কোনো ভালো অনুভূতি থাকে, এই এক তালাক দিলেই সে সংশোধন হয়ে যাবে, সংশোধন হয়ে গেলে আর কোনো ঝামেলা নেই, তুমি আবার তোমার স্ত্রীকে নিয়ে সংসার করবে, নতুন করে বিবাহ লাগবে না। এখন যারা আমরা তালাকের মাত্রা জানি না, তারা তো বলবো যে হুজুর আজকে আর তালাক হয়েছে, তালাক দেওয়ার পরে দিদি রাখা যায়, তালাক হয়েছে, তালাক দেওয়ার পরে দিদি রাখা যায়। তালাক তিন প্রকার, এক প্রকার তালাক হলো তালাক দেওয়ার পরে বিবিরে নিতে নিতে আনা যায়, কোনো সমস্যা নাই, কিন্তু তালাক থেকে যাবে সারা জীবনের জন্য, তিন তালাকের একটা তালাক, বাকি দুই তালাক দিতে পারবে, দিলেই শেষ হয়ে যাবে। দ্বিতীয় নম্বর তালাক হলো তালাক দেওয়ার পরে শুধু বিবাহ করার জন্য হয়ে যায়, আর একজনের সাথে বিবাহ লাগে না। তিন নম্বর হলো যে তিন তালাক দিয়ে দিয়েছে, তিন তালাক দিয়ে দিয়েছে আর কোনো উপায় নাই, তখন এই স্ত্রীকে স্বাভাবিকভাবে আর নিতে পারবে না, স্ত্রীকে আর এক স্বামীর ঘরে করায় সেই স্বামী তালাক দিলে তারপরে আবার নিতে পারবে, এর আগে নিতে পারবে না। এই তিন ঘটনা হলো তালাকের বিধান। আমাদের সমাজে এই চার কারণে কোনো কারণে তালাক দেয় না, তালাক দেয় ঝগড়া বাঁধছে, তালাক দেয় টাকা পয়সা নিয়ে ঝগড়া বাঁধছে, স্ত্রী বেশি দাবি করেছে, স্ত্রী কথায় উত্তর দিয়েছে, অথবা ঠিক মতো খাবার দিয়ে নাই, ইত্যাদি কারণে একটা দুইটা দেয় না, হাজারটা বাপ মা যুক্ত দিয়ে দেয়। দেওয়ার পরে তারপরে অনুভূতি আসে, অনুভূতি আসার পর রাত্রের অন্ধকারে হুজুরের কাছে আসে একটু হালাল করা যায় কিনা, আসার পর আমার পাতলা সরাসরি জিজ্ঞেস করে না, আমার তো ভুক্তভোগী জিজ্ঞেস করে না, আগে জিজ্ঞেস করবে যে হুজুর মেজাজটা খুব খারাপ ছিল, খুব খারাপ ছিল, সারাদিন ধরে তুমি বাইরে ছিলাম, কাজ করে আসছিলাম, ছোট ছোট বাচ্চা রয়েছে হুজুর, সংসারে অনেক পেরেছানি, অনেক ঝামেলা, শেষকালে বলবো হুজুর তারা দিয়ে দিন। আগে যে সমস্ত পদ্ধতি গুলো অবলম্বন করার চেষ্টা ছিল, যে পদ্ধতি গুলো অবলম্বন না করে একসাথে যে আপনি তিনটা দিলেন, এর উদাহরণ হলো ডাক্তারকে আপনার ওষুধ দিয়েছে, ভাই যদি আপনার জ্বর হয় স্বাভাবিক জ্বর হলে না পাঠায়, যদি তিন দিন থাকে অ্যান্টিবায়োটিক খায়, আর যদি না হয় তাহলে আপনি 104 থাকে তখন আপনি সাবজিটা নিন, আর এত কিছু যদি না সারে জ্বর না সারে ইঞ্জেকশন নিন, রুগী একদিনে যে অস্থির হওয়ার পরে ইঞ্জেকশন লাগাই দিতে নিজের, অথবা আরো সহজ হলো রুগী খুব টেনশন ডাক্তারে বলছে যে আপনার ঘুম না আসে, তা ঘুমের পরে অর্ধেক খায়। আর যদি অর্ধেকে না হয় তাহলে একটা খায়, একটা খাওয়ার পরে যদি না হয় তাহলে তৃতীয় দিন আপনি দেড়টা খায় বা দুইটা খায়। উনি কি মনে হচ্ছে দেড়টা দুটা বন্ধ যাবো কেন, একদিনে দুইটা খায় ফেলছে বা একদিনে তিনটা খায় ফেলেছে, এই রোগী তো অসুস্থ হবে। ইসলাম দাম্পত্য জীবনকে যেভাবে সুন্দর করতে বলছে, আগে তুমি খাওয়ার দাও, উপদেশ দাও, নথিয়ত করো। যেমন আজকে যে যদি কোন বাসায় হুজুর কিন্তু আজকে কইছে তোমাদেরকে মার দাবে, আজকে তাফসীরে সূরাতুন নিসার 34 নম্বর আয়াতে আছে যে তৃতীয় নম্বর পদক্ষেপ হলো তোমাদেরকে মারা যাবে, আগামী সপ্তাহ থেকে তাফসীরে আসার আগে যুদ্ধ করে আসতে হবে, যে না এই তাফসীরে যাওয়া হবে। কিন্তু আপনি যদি হেকমত অবলম্বন করেন, আহকামে জিন্দেগি আছে, বেহেশতে যাওয়ার আছে, বাংলা ভাষায় বহুত কিতাব আছে, বহুত কিতাবের একটা যদি কিতাব আপনার বাসায় ঢোকা লাগে, ইসলামী একটা কিতাব আপনি আপনার বাসায় ঢোকা, ঢোকানোর পরে স্ত্রীকে ডাইরেক্ট বলেন না তুমি এই কিতাব পড়ো, তাহলে পড়বে না, সে মনে করবো আমাকে সংশোধনের জন্য কিতাব আসতে হবে, নিজে তো সংশোধন হবে না, আমাকে সংশোধন করার জন্য। আপনি আলোচনা প্রসঙ্গে এক ভাই ওই কিতাব পড়তেছেন, কোনো একদিন আলোচনা প্রসঙ্গে জিজ্ঞাসা প্রসঙ্গে ওই অধ্যায়টা যে কোনো একটা অধ্যায় তার সাথে আলোচনা করলেন, সে নিজেই দেখবে এই অপরাধের কারণে স্ত্রীকে সবচেয়ে দিয়ে দেয়, স্ত্রী এই অধিকার, স্বামীর এই অধিকার, তখন আর তাকে আপনার উপদেশ দেওয়া লাগবে না, কিছু করা লাগবে না, এইভাবে সংশোধন হয়ে যাবে। আমাদের সমাজের অনেকগুলো অপরাধ অনিয়মিত। এক নম্বর হলো স্বামী নিজের দোষের দিকে তাকায় না, দুই নম্বর হলো যে অপরাধের জন্য সংশোধন করা দরকার যে অপরাধ জানেও না স্বাভাবিক জিনিসের জন্য স্ত্রীকে দুর্ব্যবহার করে, তিন নম্বর হলো সংশোধনের জন্য ইসলাম যে পদ্ধতি বাতাইছে সে পদ্ধতি জানে না, ওইদিকে যায় না, নিজের খাম খেয়ালি মতো কাজ করে, যার কারণে জীবনটা শান্তির জীবন অশান্তিতে পরিণত হয়। ইসলামী এর আগে বলেছি, বিবি যদি দিনদার হয়, বিবি যদি স্বামীর অনুকূলে থাকে, এই পরিবেশে যে শান্তি আর কোথাও নাই, আর বিবি যদি স্বামীর অনুকূলে না হয়ে বিপক্ষে চলে যায়, স্বামীর প্রতিকূলে চলে যায়, কোনো অবস্থায় এই সংসারে শান্তি আসতে পারে না। এটার জন্য স্বামীর আগে সংশোধন হওয়া, স্ত্রীর দোষগুলো স্বাভাবিকভাবে দেখা, সংশোধনযোগ্য দোষ হলে সেই দোষগুলো যেভাবে কোরআন ও হাদিস সংশোধন করতে বলেছে সেটি বিজ্ঞ ওলামা একরাম বিচক্ষণ ব্যক্তিদের সাথে মাসওয়ারা করে করে কাজ করা। এই মহল্লায় এমনও ব্যক্তি আছে স্ত্রীকে তালাক দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে দোতলায় রুমে, আমি বুঝাইছি, বোঝানোর পরে তিন দিন সময় দিচ্ছি, তিন দিন আপনি এই চিন্তাগুলো করবেন, এখন আলহামদুলিল্লাহ ছেলে মেয়ে হয়েছে, এখন সুক্রিয়া দেখার হুজুর, যদি ওই দিন তালাক দিয়ে দিতাম তাহলে আমার জীবন শেষ হয়ে যাবে। আপনার যারা খায়ের কাছে দিনদার পরহেজগার আছে তাদের সাথে আপনি আলোচনা করেন আপনার সংসারে আপনি কিভাবে শান্তি ফিরিয়ে আনবেন। এই সমস্ত পদ্ধতি অবলম্বন না করে যদি মানুষ খামখেয়ালি পদ্ধতি ইচ্ছা মতো পদ্ধতি অবলম্বন করে তাহলে ইসলামও মানা হবে না, দুনিয়ায় শান্তিতেও আসবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআন হাদিস মেনে আমাদের জীবনকে শান্তিময় করবার তৌফিক দান করুক। প্রশ্ন, প্রথম স্ত্রী মারা যাওয়ার পর দ্বিতীয় স্ত্রী গ্রহণ করি, আমার বয়স 50-এর উপরে, বিবাহের প্রথম দিকে দ্বিতীয় স্ত্রীর ব্যবহার ভালো ছিল, প্রথমা স্ত্রীর ঘরে একজন সন্তান আছে, সন্তানের ভবিষ্যৎ চিন্তা করে দ্বিতীয় স্ত্রীর সাথে আর মেলামেশা হয়ে ওঠেনি, আমি একজন রাগী মানুষ, বিবাহের এক বছর পর দ্বিতীয় স্ত্রীর ব্যবহার খারাপ হতে শুরু করে, এক পর্যায়ে তা অসহ্য হয়ে যায়, এমত অবস্থায় বউ বাপের বাড়ি গেলে আমি আর আনতে আগ্রহী হই না, ভাবি আমি না আনলে হয়তো ওরা নিজেদের গরজেই বিপদ নিয়ে নিবে, কিন্তু হয় বিপরীত, ওরা নারী নির্যাতন কেসের ভয় দেখায়, ফলে আমি আবার বাসায় নিয়ে আসি, এখন আমি যদি ওর সাথে আর সংসার করাতে রাজি না হই তবে এক্ষেত্রে আমার করণীয় কি? দাম্পত্য জীবন যেমন ইসলাম একে অপরের সাথে মিলার পদ্ধতি বাতাইছে, একে অপরের আপোষে বিচ্ছেদের পদ্ধতি বাতাইছে, সারা জীবন যে দুজনে অমিল হলে যে সারা জীবন থাকতে হবে এটা ইসলাম বলে না। তবে আগে উত্তর হোক, অপরাধ যদি স্বামীর হয়, স্বামীর পক্ষ থেকে যদি স্বামী ছাড়তে চায় তখন এটাকে বলা হয় তালাক বিল মাল, মালের বিনিময়ে তালাক দেওয়া। এ অবস্থায় যদি স্বামী স্ত্রীকে তালাক দিয়ে দেয় স্বামী গুনাহগার হবে, কিন্তু যদি তালাকের ব্যাপারে স্বামী স্ত্রীকে রাজি করাতে পারে যে আমি তোমাকে এত টাকা দিব, তোমার দেড় মহর যেটা ছিল অনুরূপ টাকা আমি তোমাকে দেবো বা আরো বেশি কিছু দেবো, এই তোমাকে দেব, তুমি আমার থেকে তালাক নিয়ে আমার থেকে চিরাচরের জন্য মুক্ত করে দাও, যদি রাজি হয় তাহলে ঠিক, আর যদি রাজি না হয় তাহলে তার দোষ কি কি, যে দোষের কারণে আপনি তার সাথে সংসার করতে চাচ্ছেন না, যে পদ্ধতিগুলো হলো আজকের আয়াতে, এই সমস্ত পদ্ধতি অবলম্বন করা, এই সমস্ত পদ্ধতি যদি অবলম্বন না হয় তাহলে রাষ্ট্রীয় আদালতে ওই স্ত্রীর নামে একটা ডায়েরি হোক বা যে কোনো একটা উপায় অভিযোগ করা, অভিযোগ করার পর তারা একটা সময় দিবে, যে সময়ের মধ্যে স্ত্রী যদি সংশোধন হয়ে যায় বর্তমান আইনে তাহলে স্ত্রীকে রাখতে হবে আপনার, আর যদি সংশোধন না হয় তাহলে আপনি এখন স্ত্রীকে তালাক দিলে আপনার আর গোনা হবে না। দুইটা পদ্ধতি বললাম, একটা হলো স্ত্রীকে শুরুতেই টাকা দিয়ে রাজি করাই দাও, যে আমি তোমাকে এত টাকা দিই, দোষ আমার হোক তোমার হোক দেখার বিষয় না, তুমি আমার থেকে আলাদা হয়ে যাও। আর যদি এইটা না হয়, স্ত্রীর অপরাধ হয়ে থাকে তারপরে সে থাকতে চায়, তখন এভাবে রাষ্ট্রীয় আইনের মাধ্যমে স্ত্রীর থেকে আলাদা হইতে হবে। আর যদি স্ত্রী অপরাধ হওয়ার পরও স্ত্রী সংশোধন হয় না কোনো উপায়ে, তিন নাম্বার পদ্ধতি, যে সমস্ত অপরাধের কারণে স্ত্রীকে মারার বিচ্ছেদ আলাদা থাকার উপদেশ দেওয়ার কথা বলা হয়েছে, তখন যদি আপনি এইভাবে এক তালাক এক মাসে এক মিনিটের পরে, সংশোধন না হলে দ্বিতীয় মিনিটের পরে দ্বিতীয় তালাক, সংশোধন না হলে তৃতীয় মিনিটের পরে যে তিন তালাক দেন, তাহলে আপনি গোনাগার পাবেন না। কিন্তু সবচেয়ে ভালো হলো এক নাম্বার তালাক বিল মাল, তালাকের টাকার বিনিময়ে তালাক দেওয়া, এটা গেল স্বামীর পক্ষ থেকে। স্ত্রী যদি স্বামীর থেকে বাঁচতে চায়, স্ত্রী এই স্বামীর ঘর করবে না, তখন এটাকে বলা হয় খুলা আর বিষক্ত। এর অর্থ হলো স্ত্রী বলবে যে আমি যে দেলমোহর পাইতাম তোমার কাছে, দেলমোহর মাফ করে দিচ্ছি অথবা আমি নিয়ে থাকলে ফেরত দিচ্ছি, তুমি আমার ছেড়ে দাও। এই স্বামীর পক্ষ থেকেও অপহতির সুযোগ আছে, আলাদা হওয়ার সুযোগ আছে, স্ত্রীর পক্ষ থেকে আলাদা হওয়ার সুযোগ আছে। তবে উভয়কে আপোষের মধ্যে হওয়া চাই, কোন অবস্থায় রাগের মাথায় না হওয়া চাই, রাগের মাথা হলেই অপরের হক রক্ষা হয় না, তখন গোনাগার হতে হয়। প্রশ্ন এক, কর্তৃপক্ষের চাপে চাপে পড়ে অবৈধ টাকা গ্রহণ করতে হলে সেই টাকা কোন পথে ব্যয় করা যায়? যাদের কাছ থেকে সেই টাকা নেওয়া হয়েছে আমার অংশের পুরোটা তাদের কিছু লোকের মাঝে বন্টন করে দিলে আমি দায়ভার থেকে কিয়ামতের দিন রেহাই পাব কিনা? উত্তম হলো, যাদের থেকে টাকা নেওয়া হয়েছে তারা যদি অধিকাংশই মানুষ থাকে, সবাই বা অধিকাংশই, তখন আপনার অংশটা তাদেরকে দিলে আপনি দায় মুক্ত হয়ে যাবেন। সবাইকে দিয়ে দেওয়াটাই ভালো, নাহলে অধিকাংশ মানুষকে দিয়ে দিলেন, একটা এলাকা থেকে চাঁদা উঠায় আপনাকে কি দিতে ঘুষ দিতে, আপনি জানতেছেন এই এলাকা থেকে চাঁদা উঠাইছে, তখন ওই এলাকায় এক ব্যক্তির কাছে দিয়ে দিয়ে ভাই তোমাদের এলাকার টাকা আমার কাছে এই পরিমাণ আসছে তোমরা নিয়ে ভাগ করে নাও, তাই মুক্ত হয়ে গেলে। আর যদি এদের কাছে টাকাটা পৌঁছানো না যায় তাহলে এই টাকাটা এতিম মিসকিন বা জাকাত যে টাকা দেওয়া যায় সে টাকা দিয়ে দিতে হবে, এই নিয়ত করে যে সব ওই ব্যক্তি পাবে। এক নাম্বার হলো দাতার কাছে দিয়ে দেওয়া, দুই নাম্বার হলো দাতাকে দাতার কাছে দিতে না পারলে দাতার সব হবে সে নিয়ত করে সৎকার করে দেওয়া। দুই নাম্বার প্রশ্ন, কোন পণ্য বাড়িতে বাকিতে 5-10 টাকায় ক্রয় করে 20-25 টাকায় বিক্রি করলে লাভ বৈধ হবে কিনা? হয়তো উনি বোঝাতে চাচ্ছেন নগদে একদম বাকিতে আর একদম, নগদে কিনলে 10 টাকা, বাকিতে কিনলে 20 টাকা, বাকিতে কিনলে 20 টাকা বাকি হওয়ার কারণে আমি 20 টাকা দাবি করব এটা না, সেটা জায়েজের তুলনা হলো আমাদের দেশে যে পদ্ধতিগুলো চলে বিভিন্ন শোরুমে, এই পদ্ধতিগুলো সুদের মতো চক্রবৃদ্ধি হারে, এক মাস নিলে এত টাকা, 2 মাস সময় নিলে এত টাকা, 3 মাস সময় নিলে এত টাকা, এভাবে চক্রবৃদ্ধি হারে চলতে থাকে, এটা জায়েজ না, এটা সুদ। কিন্তু একজন ব্যক্তি তার মালটা 10 টাকাও বিক্রি করতে পারে, 20 টাকাও বিক্রি করতে পারে, এই মালটা 10 টাকায় বিক্রি না করে 20 টাকায় তার কাছে বিক্রি করতেছে, কোনো সময়ের এমন কোন আলোচনা না যে এক মাসে এতে দিলে এত, 10 মাসে এতে দিলে এত, তবে বলতেছে যে আমি তোমাকে এতদিন সময় দিব, একটা কিস্ত সময়, এক মাসে দিলে তুমি 2 টাকা লাভ দিতে হবে, 2 মাসে পরে দিলে 4 টাকা লাভ দিতে হবে, 3 মাসে দিলে 6 টাকা লাভ দিতে হবে, এইভাবে যদি করা হয় এটা সুদ হবে, এটা যা নগদে কিনলে তুমি 10 টাকায়, আজকে টাকা দিলে তুমি 10 টাকায় বলো, আজকে টাকা দিবে না বাকিতে, আজকে যদি দাও তাহলে 10 টাকা, আর যদি তুমি 6 মাস পরে টাকা দাও তাহলে আমি তোমার থেকে 20 টাকা নেবো, এটা কিন্তু চাই। কিন্তু চক্রবৃদ্ধি হারে যেটা হয় আমাদের বিভিন্ন অপশন বেঁধে দেওয়া হয়, এই অপশনের মধ্যে যত দেরি করবে তত টাকা বেশি দেবে, এটা সুদ। কেন ফতোয়ারকে দেবে বাচ্চাটা যে গায়ে উল্লেখ আছে বহুদিন কথা এসেছে মহাসারা নামক আরবি কিতাবে আছে কিতাব মাকলামা ওই জায়গা বলতেছে যে সব জিনিসের দাম একরকম না এক একটা পণ্য এক একজন এক এক দামে বিক্রি করে থাকছে একই জিনিস ছোট্ট উদাহরণ দিন স্প্রিং এর চেয়ারের চাক্কা এক নম্বরে এক দোকানে কিনতে গেছি একটা ৫০ টাকা আর এক দোকানে গেছি ২টা ৬০ টাকা আর এক দোকানে গেছি ৪টা ১০০ টাকা আর এক দোকানে গেছি ৬টা ১২০ টাকা কারণ একটা জায়গা থেকে ২০ টাকা একটা যদি কিনতাম ৫০ টাকায় ঠিক আছে চায়ের আছে কোনো গোনা নেই সে আমার থেকে লাভটা বেশি করবে তাহলে বিক্রেতার অধিকার আছে সে ২০ টাকায় বিক্রি করতে পারে ৪০ টাকাও বিক্রি করতে পারে এটা মাত্রাগত দিক থেকে কোনো অসুবিধা যদি ধোকা না দেয় বাকিতে দেওয়ার অর্থ হলো বাকি তাকে আমি এটা সুযোগ দিলাম কিন্তু আমার পণ্যের দামটা আমি এটা ধরে দিলাম মাসলা যদি কেউ অস্পষ্ট থাকে এ ব্যক্তিগতভাবে সাক্ষাৎ করলে বোঝাইতে পারো কিন্তু মাসলা স্পষ্ট যে বাকিতে বেশি দামে বিক্রি করা যায় যাচ্ছে তখন যেটা চক্রবৃদ্ধি হার থাকবে না দামটা ফিক্সড হবে এবং আগে পরে দিলে কোনো দাম আকৃত হবে না ওইটাই দাম থাকবে আল্লাহর জিকির করার সময় খুব জোরে কিংবা খুব আস্তে পড়লে তাতে সওয়াবের কোনো তারতম্য হবে কিনা সওয়াবের দিক থেকে কোনো তারতম্য নাই তবে জোরে করা হয় চিকিৎসার জন্য দিলে আঘাত করলে দিলের অহংকার দূর হয় এটা হলো চিকিৎসা আর জিকিরের সব আস্তে করলেও হবে জোরে করলেও হবে জোরে করা হয় আত্মার রোগের জন্য তার শরীরের কোন অংশ যেমন কিডনি রক্ত চুল বিক্রি করা যায় কিনা যে অংশ যে অঙ্গটা বিক্রি করলে যে অঙ্গটা দিলে আমার শরীরের মারাত্মক কোনো ক্ষতি হবে না কিডনি দিলে আমার মারাত্মক কোনো ক্ষতি হবে না এক এবং যাকে দিব তার জন্য সুস্থ হওয়ার আশা করা যায় এটাকে দেওয়া যায় যাচ্ছে কিন্তু বিক্রি করা যায় না অঙ্গ প্রত্যঙ্গের মালিক আমরা না রক্ত যে বিক্রি করে রক্ত বিক্রি করা যায় না রক্ত বের করার জন্য তাকে আমি কিছু খাওয়াচ্ছি তাকে আসা যাওয়ার ভাড়া আমি দিচ্ছি এটা যায় যাচ্ছে এই কোনো অঙ্গ প্রত্যঙ্গের মালিক আমরা না এগুলো আল্লাহ তারা ব্যবহার করতে দিচ্ছে বা আমার দুই সন্তান যা সিজারিয়ানের মাধ্যমে হয়েছে এখন তৃতীয় সন্তানের জন্য আমার স্ত্রী অসুস্থ ডাক্তার বলেছে আর সন্তান নেওয়া যাবে না এবং সিজার অপারেশনের সময় জন্ম নিয়ন্ত্রণ এসএই পদ্ধতি গ্রহণ করতে এখন আমার করণীয় কি এসএই পদ্ধতি গ্রহণ করলে আমার কি পাপ হবে দয়া করে জানাবেন এসএই পদ্ধতি বিভিন্ন মাধ্যমে করা হয় একটা মাধ্যম হলো স্ত্রীর জরায়ু কেটে ফেলে দেওয়া জরায়ু কেটে ফেলে দেওয়া জায়েজ নেই স্ত্রীর জরায়ের মুখটা উল্টায় দেওয়া জায়েজ নেই স্ত্রীর জরায়ের মুখটা সেলাই করে দেওয়া জায়েজ নেই এই সমস্ত অঙ্গ বিকৃতি করা ছাড়া ওষুধের মাধ্যমে হোক ইঞ্জেকশনের মাধ্যমে হোক যদি লম্বা মেয়াদি জন্ম নিয়ন্ত্রণ গ্রহণ করা হয় এই পরিস্থিতিতে তাহলে যায় যাচ্ছে কোন অবস্থায় অঙ্গ বিকৃতি করা যাবে না তবে সবসময়ের জন্য স্থায়ীটা না করে অস্থায়ীটা সাময়িক যেটা আছে সেটা করাই ভালো যদি শরীয়ত অনুমতি দেয় যে এই সমস্যার জন্য সে করতে চাচ্ছে আর এই যে উল্লেখ করা হলো যে আর বাচ্চা যদি নেওয়া সম্ভব না হয় তাহলে অস্থায়ী পদ্ধতি করা উত্তম স্থায়ী পদ্ধতি করতে গেলে কোনো অঙ্গহানি করা যাবে না প্রশ্ন যদি কোনো ব্যাপার নিয়ে মান্যত করি যে আমার এই কাজে সফল হলে আমি ২টা রোজা রাখবো অথবা ১০০ টাকা দান করবো এ ব্যাপারে ইসলামের মতামত কি মান্যত করলে কাজটা হয়ে গেলে আমার পুরা করতে হবে আমি করলাম যে আমার ছেলে এসএসসি পরীক্ষায় পাস করলে আমি ২টা রোজা রাখবো ১০০ টাকা দান করবো ছেলে পাস করলে আমি যেটা মান্যত করি সেটা করতে হবে তবে তার আগে শুনে নিতে হবে আল্লাহ তাআলা বলেন মান্যতের দ্বারা তাকদীরের কোনো পরিবর্তন হয় না মান্যতের দ্বারা বকিলের থেকে মাল বাইর হয় হাদিসের অনুবাদ মান্যতের দ্বারা বকিলের মাল বাইর হয় না বকিল স্বাভাবিক অবস্থায় দান করে না আল্লাহকে অফার দেয় আল্লাহ আমার এটা দাও এটা আমি দেব এই অফারের কারণে আল্লাহ তাআলা মাল দেয় যেন আল্লাহ তাআলা বলছেন মান্যতের দ্বারা তোমাদের তাকদীরের কোনো পরিবর্তন হবে না মান্যতের দ্বারা বকিলের মাল বাহির হবে যেন মান্যত না করে সৎকার করা যায় বিপদাপদে কোনো উদ্দেশ্য থাকলে তখন সৎকার করার অর্থ তো কোনো সত্য ছাড়া সত্য কি কার সাথে করে সম পর্যায়ের করে আপনি কি এমপি সাহেবের সাথে সত্য করতে পারবেন এমপি সাহেব রাস্তা করে দেন এত টাকা দেবো আপনার এই দিব আল্লাহ তো আহকামুল হাকিমিন আল্লাহর সাথে এভাবে সত্য করার কি দরকার আল্লাহ এটা হলে আমি এটা করবো আপনি নিজেই দান করেন নিজেই নফল রোজা রাখেন আর আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ এই কাজটা হয়ে যাক এটা হলো উত্তম তবে মান্যত করলে সেটা আদায় করতে হবে সেটা আগেই বলে দিই ২ দিনের দাওয়াতের কাজে স্ত্রীর স্বামীর সমর্থন পেতে তো জামাতে যাওয়া কতটুকু যুক্তিযুক্ত? দিনের দাওয়াত দুই প্রকার। এক প্রকার হলো স্ত্রীর ফরজ এলে শিখতে হবে, স্ত্রীর নামাজ পড়তে পারে না, সরকিয়াত জানে না, স্ত্রী খাস পর্যায়ে থাকতে শেখে না, এই সমস্ত ক্ষেত্রে যদি স্বামী স্ত্রীকে ব্যবস্থা না করে দেয় তাহলে স্ত্রী এই ক্ষেত্রে স্বামীর অনুমতি ছাড়া যদি আশপাশে কোথাও শিখতে দেয় তাহলে স্ত্রী গোনাগার হবে না, কারণ স্ত্রী ফরজ শিখতে যাচ্ছে। আর যে ক্ষেত্রে স্ত্রী শরীয়ত সম্মত জানে মোটামুটি কিন্তু আর একজনের ফায়দার জন্য যাচ্ছে, আরেকজনকে দাওয়াত দেওয়ার জন্য, দিন শেখানোর জন্য, তখন স্বামীর অনুমতি ছাড়া জায়েজ নাই, তখন স্বামীর অনুমতি নিয়ে যেতে হবে। আর এই ক্ষেত্রে যদি স্বামীর অনুমতি চাই, স্বামী যদি অনুমতি না দেয় তাহলে কিন্তু স্বামী গোনাগার হবে। কেন? স্বামীর উচিত ছিল স্বামীর এই কাজে শরীক হওয়া, আর স্বামী নিজেও যাচ্ছে না, স্ত্রীকে যেতে দিচ্ছে না, এক্ষেত্রে স্বামী গোনাগার হবে। তবে নিজের জন্য দরকার হবে, অনুমতি ছাড়া গেলেও স্ত্রী গোনাগার হবে না। চার, উমরি কাজা নামাজে একামত দিতে হবে কি? তাহাজ্জুদ ইশরাক আওয়াবিন নামাজের নিয়ত বলে দিলে খুশি হবে। উমরি কাজা নামাজের জন্য মাসলা হলো কাজা নামাজের জন্য আজানও দিতে হয়, ইকামতও দিতে হয়, মাসলা এরকম। কিন্তু আবার আর একটা মাসলা আছে যে কাজা নামাজের জন্য কাউকে সাক্ষী না রাখা। উদাহরণ দিই, বেতের নামাজ ঈশার সময় আপনি পড়তে পারেন, জোহরের সময় পড়তেছেন, আসে মসজিদে পড়তেছেন, মাসলা বলবে যে আপনি বেতের নামাজ মসজিদে পড়তে গেলে জোহরের সময় আপনি হাত উঠায়েন না, দুয়ায়ে কুরুতের আগে আপনি হাত উঠায়েন না, হাত উঠালে কিন্তু আপনার পাশের মানুষ বুঝে ফেলবে যে আপনি বেতের নামাজ পড়তেছেন। কিন্তু অন্যকে জানিয়ে আদায় না করা উত্তম। এটা গেল। এখন প্রশ্ন হলো আজান ইকামত কেন আসতেছে? আজান তো দেওয়াই লাগবে না, ইকামত যে অগ্নি কাজাগুলো নিশ্চিত আমার কাজা আছে, আমি জানি যে আমার জীবনে এত অর্থ নামাজ কাজা আছে, সেই নামাজের জন্য ইকামত দিয়ে দেওয়া ভালো। একসাথে যদি একাধিক নামাজ পড়ি তাহলে এক নামাজের জন্য ইকামত দিয়ে দেবো, আর বাকি নামাজের জন্য আর ইকামত দেওয়া লাগবে না। আপনি ফজরের চার দিনের নামাজ কাজা করবেন, এই জায়গা দাঁড়িয়ে আটটা কাজ করবেন, তাহলে শুরু দুই রেখাতে আপনি ইকামত দিলেন আস্তে আস্তে, বাকি যে পড়বেন তিন দিনের ছয় রেখাত এটা আর ইকামত দেওয়া লাগবে না। এই গেল। শেষ কথা হলো, যদি আপনি ইকামত নাও দেন তাহলে আপনার গুনাহ হবে না, দিলে সওয়াব হবে। এটা হলো উমরি কাজার মাসালা। শেষ হলো ইশরাক আওয়াবিন নামাজের নিয়ত বলে দিলে ভালো। নামাজের নিয়তের ব্যাপারে অনেকবার বলছি যে নিয়ত মুখে বলা জরুরি না, এটা ভালো করে শিখে নিতে হবে। নিয়ত মুখে বলা জরুরি না, নিয়ত হলো অন্তরের নাম। আপনার মনে ইশার নামাজের জন্য ঘর থেকে বের হয়ে আসতেন, এটা যদি আপনার অন্তরে থাকে, আপনি এসে ইমাম সাহেবের এসে আল্লাহ পাক বলছেন, আপনার নামাজ হয়ে গেছে। তার নিয়তের নিয়তের যে একটা জটিলতা আমরা পড়ে থাকি, নিয়ত এত জটিল বিষয় না, নিয়ত হলো অন্তরের নাম। তাহলে আমি যে আওয়াবিনের নামাজ পড়তেছি, আমার যদি জানা থাকে যে আমি আওয়াবিনের নামাজ পড়তেছি, তাহলে আমি কিছু বলা ছাড়াই আমি আল্লাহ পাক করে বলে যখন নামাজ পড়বো আমার নামাজ হয়ে গেছে। যদি আমার জানা থাকে যে আমি আওয়াবিনের নামাজ পড়তেছি, ইশাক তাস আওয়াবিন তাহাজ্জুদ যে কোনো নামাজ, ওই ব্যক্তির জন্য নিয়ত মুখে বলতে হয় যে ব্যক্তি মনের চিন্তাটা স্থির করতে পারে না, কি বলতেছে মনে এখনো তার খুঁতখুঁতি রয়েছে, এই ব্যক্তির জন্য মুখে বলাটা মুস্তাহাব, সুন্নাত না। আর যা যা চিন্তাটা স্থির করতে পারে এদের জন্য মুখে বলাটাও মুস্তাহাব না। এই গেল আগের ভূমিকা। এখন আসি, এখন যদি আপনি বলতে চান, বলবেন আমি দুই রেখা ইশরাকের নামাজ পড়তেছি, দুই রেখা তাওয়াবের নামাজ পড়তেছি, দুই রেখা তাহাজ্জুদের নামাজ পড়তেছি, শেষ। সুন্নাত বলা লাগবে না, নফল বলা লাগবে না। এরপরে ব্যক্তিগতটা বলুন বরাবর, ইমাম সাহেব সমিতি জন্মদিনের একদিন আগে আগে জন্মদিন এর কেক কাটা হলো, এই কেক খাওয়া যাবে কিনা বুঝে বললে ভালো হয়। জন্মদিনের কেক কাটা খাওয়া এটা ইসলামের কিছু না, ইসলামের কিছু না, যারা করতেছে তারা অপচয় করতেছে। আপনারা যদি চাই, আপনি যদি জানেন যে এটা জন্মদিনের কেক, তাহলে আপনি খাইলে যদি এটা খুশি হয় তাহলে খাবেন না, আর যদি স্বাভাবিক ভাবে দেয় তাহলে আপনি খাইতে পারেন। আপনার খাইলে যদি এরা খুশি হয় তাহলে এদের কাজে আপনি সমর্থন করবেন, এরা খুশি হলো সামনের বার আবার আপনাকে দাওয়াত দিয়ে খাওয়াবে। কিন্তু ইসলামের দৃষ্টিতে জন্মদিন এবং মৃত্যুদিন এটা উদযাপনের দিন না, এটা কেক কাটার দিন না, এটা এক নম্বর। কেক খাওয়াতে গুণা নাই, তবে অন্যায় কাজে সাহায্য করা হয়। দুই, এক মহিলা স্বপ্নের মাধ্যমে হজ করিয়েছে, তার হজ কবুল হইয়াছে কিনা বোঝায় বললে ভালো হয়। ওই মহিলা যদি আপনার কাছে টাকা পাইত, যদি বলতো আমি স্বপ্নে আপনার টাকা দিয়ে দিলাম, আপনি যদি খুশি হয়েছেন তাহলে বলবেন আপনি হস্ত হয়ে গেছেন, আমার বলি এক মহিলা স্বপ্নে দেখছে যে হজ করছে, এখন ওনার প্রশ্ন হলো তার হজ কবুল হয়েছে কিনা। এখন যদি ওনাকে প্রশ্ন করা হয় আপনি ওই মহিলার কাছে 1,000 টাকা পাই দিন, এখন মহিলা সকাল উঠে বলে যে ভাই আমি তো স্বপ্নে দেখছি আপনার টাকাটা দিয়ে দিন, আপনি কি টাকা দাবি করতেন কিনা? যদি আপনি টাকা দাবি করেন তাহলে বলতে হবে যে মহিলার হজ কবুল হয় না, হজ হই না, মহিলার হজ করতে হবে। অর্থাৎ এই স্বপ্নের হজ, স্বপ্নের ইবাদত এটা গ্রহণযোগ্য না। মানুষের বিভিন্ন আমলের দিক লক্ষ্য করে মানুষ স্বপ্নে দেখে, স্বপ্নের ব্যাখ্যার প্রয়োজন। তকদীরের ভালো মন্দ মানুষের সৃষ্টি 50,000 বছর আগে নির্ণয় করা হয়েছে, তাহা হইলে প্রতি বছর সবে বরাতে আবার ভাগ্য নির্ধারণ করা হয় কেন? বুঝে করলে ভালো হয়। এটা হচ্ছে বাৎসরিক বাজেট, আর সবে বরাতে হয়েছে একবার সম্পূর্ণ বাজেট। সবে বরাতে যেটা হয় এটা হলো বাৎসরিক বাজেট, আর যেটা মানুষ সৃষ্টির 50,000 বছর আগে, আব্দুল্লাহ ইবনে সৌদ রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস আছে যে মানুষ সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ তাআলা ঠিক করে রাখছে, এটা আল্লাহ তাআলা জন্মের আগে ঠিক করে রাখছে। এটি এক এক বছরে আল্লাহ তাআলা ঠিক করেন, আবার বাজেট করেন, এই বছরের বাজেট ওই জায়গা থেকে এনে, এটা হলো বাৎসরিক বাজেট। সবে বরাতে আমি এক ব্যক্তিকে বললাম মৃত ব্যক্তির নামে মিলাদ পড়িয়ে সেই মিষ্টি খাওয়া যাবে না, সে আমাকে বললো 300 প্যাকেটের ব্যবস্থা করা হইল, এত গরিব কোথায় পাবো, এত মিষ্টি আমরা না খাইলে ডাস্টবিনে ফেলে দিতে হবে, বুঝায় বললে ভালো হয়। এটা যুক্তিসম্মত না, মৃত ব্যক্তির নামে টাকা পয়সা দেওয়া কোনো বা কোনো কিছু মিষ্টি খাওয়ানো, তবরক খাওয়ানো স্বাভাবিকভাবে যায়, কিন্তু দোয়ার মাধ্যমে করানো যায় না। আপনি আপনার মৃত্যুর মাঝে হেন্দ্রকোনা দিয়েছেন 1 কোটি টাকা দিয়ে, কে টাকা কেউ ঠেকাবে না, সব হবে আপনার, কিন্তু আপনি দিয়ে বলবেন যে হুজুর দোয়া করে আমি 100 টাকা দিব। এই 100 টাকা নেওয়াও জায়েজ হবে না, আপনার দেওয়াও জায়েজ হবে না, কারণ আপনি দোয়ার বিনিময় দিচ্ছেন। আর এটা লাগবে সব মৃত ব্যক্তির নামে যা কিছু হবে না কেন, সেখানে থেকে কোনো দুনিয়ার কোনো লেনদেন করা যাবে না, খাওয়া বলি টাকা পয়সা বলি, তাহলে উভয় পক্ষের সব হবে। আর এই যে যুক্তিগুলো বলেছে সম্পূর্ণ ফোড়া যুক্তি। মিলাদের মিষ্টি একজনে আনিয়া অন্যজনকে হাতিয়া দিয়া দিলে তখন নাকি সেই ব্যক্তি খাইতে পারে, বুঝায় বললে ভালো হয়। হ্যাঁ, তো ওই ব্যক্তি হাতিয়া দেওয়াও যায় যায়, সেটা তার মালিকের, সেটা খাবে কেন, সে যে থেকে যেতে কাছে আনছে ওই জায়গা ফেরত দিয়ে চাচ্ছিল উচিত, কিন্তু সে না খেয়ে যদি আর একজনকে দেয় সেটা যে ব্যক্তি পাচ্ছে তার জন্য খাওয়া যায়, কারণ সে তো দোয়া করে নেয়। অর্থাৎ দোয়া করে মিষ্টি খাওয়া যায়, নাপাক কাপড় সাবান দিয়ে ধুইয়া পানি দিয়া ধুইলে নাকি পাক হয় না, 3 বার পানিতে ধুইয়ের ধোয়ানোর সময় বিসমিল্লাহ বলতে হয়, বুঝায় বললে ভালো হয় না। নাপাক কাপড় পাক করার জন্য বিসমিল্লাহ বলা জরুরি না, ভালো মতো 1 বার ফলাই ধুলে হয়ে যায়, আর উত্তম হলো 3 বার ধোয়া, সমুদ্রের পানিতে 1 বার, নদীতে পুকুরে ভালো মতো 1 বার ধোয়া, আমাদের শহরে যে অল্প পানি বদ্ধ পানি আমাদের এসব জায়গার জন্য 3 বার ধোয়া, বালতিতে যদি কোনো নিশ্চিত নাপাক থাকে লুঙ্গিতে সেই লুঙ্গিটা বালতির পানির মধ্যে 1 বার ধুয়ে পানিটা ফেলে দিতে হবে, দ্বিতীয়বার আবার পানি নিতে হবে, দ্বিতীয়বার ধুতে হবে, এইভাবে 3 বার ধোয়া শহরের মানুষের জন্য আমাদের জন্য বিধান। আর যদি স্রোত থাকে পানির স্রোত নদী পুকুর সে জায়গায় লুঙ্গি দিয়ে আমি হাতে সুন্দর মতো ধরে নিলে 1 বার ধুইছি তাহলে পাক হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহিহ মাসআলা বুঝে এর উপর আমল করবার তৌফিক দান করুক। أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه، لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم أنت السلام ومنك السلام، تبارك ربنا وتعاليت يا ذا الجلال والإكرام. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا، رب ارحمهما كما ربياني صغيرا. رب العالمين يا الله আমাদের জীবনের সমস্ত রকম গুনাহগুলোকে মাফ করে দেন, ইয়া আল্লাহ আমাদের জিন্দা মরদের সকল আত্মীয়-স্বজনকে মাফ করে দেন, ইয়া আল্লাহ বিশ্বের সমস্ত মুমিন মুমিনাতকে মাফ করে দেন, ইয়া আল্লাহ আমাদের হাত তুলেছে অনেকের আব্বা আম্মা অন্ধকার কবরে, ইয়া আল্লাহ বাপমার চাইতে দুনিয়াতে এখন আর কেউ ছিল না, বাপমার চাইতে আমাদের পিছনে কষ্ট করার আর কেউ ছিল না, ইয়া আল্লাহ সেই বাপমা অন্ধকার কবরে আমাদের এতিম, আমাদের দিকে এতিমের মতো তাকিয়ে থাকে, ইয়া আল্লাহ সেই বাপমার কবরে আজাবকে আপনি মাফ করে দেন, ইয়া আল্লাহ তাদের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেন, আল্লাহ তাদের জন্য জান্নাতুল ফেরদাউসের পায়খানা করে দেয়। অধিকার বুঝে সেগুলো আদায় করবার তৌফিক দান করে। আল্লাহ স্বামী স্ত্রী একে অপরের আল্লাহ হক অধিকার ন্যায্য আদায় যেন যথাযথ ভাবে করে যায় সেই তৌফিক সকলকে দান করো। আল্লাহ আমাদের সকলকে আনুগত্যশীলা বিবির স্বামী হওয়ার তৌফিক দান করে। আল্লাহ এবং আমাদের সকলকে আমাদের বিবিদের কাছে উত্তম চরিত্রবান হওয়ার তৌফিক দান করে। আল্লাহ যে সমস্ত সংসারে অশান্তি চলতেছে, অধিকাংশ সংসারে অশান্তি, আল্লাহ যে সমস্ত কারণে অশান্তি চলতেছে সে সমস্ত কারণকে আপনি দূর করে দে। আল্লাহ সকলের পরিবারের শান্তিকে আপনি ফিরিয়ে দে। আল্লাহ আমাদের ছেলে মেয়ে শ্রী পুত্রদেরকে জিন্দার পরেজগার হিসেবে কবুল করে নে। আল্লাহ আমাদের সকলকে আপনার নেককার বান্দা হিসেবে কবুল করে নে। আল্লাহ নেককার সন্তানের পিতা হওয়ার তৌফিক দান করে। আল্লাহ আমাদের মধ্যে যাদের মেয়ে বিবাহের উপযুক্ত তাদের জন্য উপযুক্ত পাত্রের ব্যবস্থা করে দে। যে সমস্ত যুবক ভাইরা রয়েছে আল্লাহ উপযুক্ত পাত্রী পায় না তাদের জন্য উপযুক্ত পাত্রীর ব্যবস্থা করে দে। আল্লাহ কোরআনের মহব্বতের যে সময়টুকু আমরা দায়ী করলাম এই সময়ের অতিনা করে আমাদের সকলকে মাফ করে দেন। আল্লাহ কালকে আমাদের ময়দানে কঠিন হিসাবের দিনে কোরআন যেন আমাদের পক্ষে সুপারিশ করে এভাবে কোরআনের উপর আমল করবার তৌফিক দান করে। আল্লাহ আপনার পাগল বান্দারা হারামাইন শরীফে আল্লাহ জিয়ারত করে তওয়াফ করে হজ করে ঘরে ফিরে এসেছে এখনো 40 দিন হই নাই। আল্লাহ তাদেরকে তাদের অধীনা করে আপনি আমাদের সকলের দোয়াকে আপনি কবুল করে নেন। আল্লাহ তাদের হজ এবং উমরাকে আপনি কবুল করে নেন। আমাদের সকলকে আপনার ঘরের সামনে গিয়ে লাভদায়ক বলবার তৌফিক দান করে। আল্লাহ আপনি তো আমাদের সকলের সার্বিক অবস্থা জানেন, আমাদের সকলকে আল্লাহ সকল প্রকারের পেরেশানি থেকে মুক্তি দান করে। দুনিয়া আখেরাতে ইজ্জত ওয়ালাদের দিকে পায়খানা করে দেন, হালাল নীতিকের মাধ্যমে সচ্ছলতা দান করেন। আল্লাহ অসুস্থদের জন্য সুস্থতার পায়খানা করে দেন। আল্লাহ আমাদের সকলের হায়াতে বরকত দান করেন, হালাল নীতিকে বরকত দান করেন, জান মাল ইজ্জত আবরু নিরাপত্তার ব্যবস্থা করে দেন। আল্লাহ আপনি আমাদের সকলকে আল্লাহ আপনার হাবিবের সত্যিকারে আশেক বান্দা হিসেবে কবুল করে নেন। আল্লাহ আমরা যেন ইমান নিয়ে কবরে যেতে পারি, ইবাদতের হক মানুষের ঋণ পরিশোধ করে দিতে পারি, জান্নাতি বান্দা হয়ে যেন আপনার সামনে হাজির হতে পারে সেই তৌফিক দান করো। আল্লাহ আমাদের জীবনের সমস্ত নেক আমাল নেক দোয়া নেক আশাগুলোকে কবুল করে নেন। আল্লাহ জানি না কখন মৃত্যু এসে যায়, মৃত্যুর আগে মৃত্যুর প্রস্তুতি নিয়ে মৃত্যুবরণ করবার তৌফিক দান করিয়ে, ইবাদতের হক মানুষের ঋণ পরিশোধ করে যাওয়ার তৌফিক দান করিয়ে, আল্লাহ কালিমা নিয়ে হাসতে হাসতে যেন দুনিয়া থেকে বিদায় নিতে পারি সেই তৌফিক দান করিয়ে। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.